سورة الصفات. بسم الله الرحمن الرحيم. رحمن رحيم الله تعالى نامه. والصفات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما শপথ সে ফেরেশতাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, শপথ সেসব ফেরেশতার যারা সজোরে ধমক দেয়, শপথ সেসব ফেরেশতার যারা সদা আল্লাহর জিকির তেলাওয়াত করে। অবশ্যই তোমাদের মাবুদ হচ্ছেন একজন, তিনি আসমান জমিন ও এ দুয়ের মাঝখানে অবস্থিত সব কিছুরও মালিক, তিনি আরো মালিক সূর্যোদয়ের স্থান পূর্বাচলের। وحفظا من كل شيطان مارد لا يستمعون إلى الملأ الأعلى ويقذفون من دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب. আমি তোমাদের নিকটবর্তী আসমানকে নয়নাভিরাম নক্ষত্র রাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি, তাকে আমি হেফাজত করেছি প্রত্যেক নাফরমান শয়তান থেকে, ফলে তারা ঊর্ধ্ব জগতের কথাবার্তা কিছুই শুনতে পায় না, কিছু শুনতে চাইলেই প্রত্যেক দিক থেকে তাদের উপর উল্কা নিক্ষিপ্ত হয়। এই তাড়িয়ে দেয়াই শেষ নয়, তাদের জন্য অবিরাম শাস্তিও রয়েছে। তা সত্ত্বেও যদি কোন শয়তান গোপনে হঠাৎ করে কিছু শুনে ফেলতে চায়, তখন চলন্ত উল্কাপিণ্ড সাথে সাথেই তার পশ্চাৎধাবন করে। بل عجبت ويسخرون وإذا ذكروا لا يذكرون وإذا وقالوا إن هذا إلا سحر مبين